আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। ঢাকা শহরে অবস্থিত সারেন্ডার্ড ইসলামী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত বার্ষিক সমাবর্তন এবং ইসলামিক সেমিনারের সম্মানিত সভাপতি, আমাদের সকলের সুপরিচিত বাংলাদেশের তাওহীদ এবং সুন্নতের একজন প্রখ্যাত দাঈ ইলাল্লাহ অধ্যক্ষ কাজী ইউসুফ জাহান হাফেজাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থিত আছেন বাংলাদেশের এবং সারা বিশ্বময় যাদের পরিচিতি এ সমস্ত সম্মানিত মাশায়েখবৃন্দ, বিভিন্ন স্থান থেকে আগত আমার সম্মানিত মুরব্বিয়ান, যুবক কিশোর ভাইয়েরা, অত্র মাদ্রাসার আমার অত্যন্ত আদরের স্নেহের, আমাদের পরবর্তী এই দেশে উত্তরসূরি আমাদের ছাত্রবৃন্দ উপস্থিত আছেন, অত্র প্রতিষ্ঠানের শিক্ষিকাবৃন্দ এবং সম্মানিত মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের একটি গুরুত্বপূর্ণ ইসলামিক সেমিনার এবং সমাবর্তনে উপস্থিত হওয়ার পরে, এ পর্যন্ত আমরা অনেক শায়েখদের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি, মাদ্রাসার ছাত্রদের অত্যন্ত সুন্দর, ছাত্র এবং ছাত্রীদের আমরা তাদের বিগত বছরগুলোর কার্যক্রম হিফজ সম্পন্ন করা, তারপরে বিভিন্ন শ্রেণীতে ভালো রেজাল্ট করা, তারপরে আর আরবিক ইংলিশ বাংলা অনেক সুন্দর তাদের আলোচনা, কোরআনে কারিমের তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, অনেক কিছু আমরা এ পর্যন্ত দেখেছি। এ পর্যায়ে এসে সংক্ষিপ্তভাবে আল্লাপাক আমাদেরকে কিছু বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, এজন্য সুক্রিয়াতান সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমি আজকে সংক্ষিপ্ত সময়ে, আজকে আমাদের অনেক সম্মানিত শায়েখেরা আলোচনা করবেন, আজকে বেশি আলোচনা করার সুযোগ নাই, এই সংক্ষিপ্ত সময়ে আমার আলোচনার বিষয় যেটি আমি ঠিক করেছি সেটি হল আদাবু তোল্লাবিল এলেম, তলবুল এলেমদের আদব সমূহ, এই বিষয়ের উপরে আমি সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমাদের তলবুল এলেমেরা তাদের যথাযথ আদাব সমূহ না জানার কারণে আজকে আমাদের ইন্টারনেটে ফেসবুকে আমরা বিভিন্ন ধরনের দাঈ ইলাল্লাহদেরকে নিয়ে, শায়েখদেরকে নিয়ে বিভিন্ন ধরনের আচার আচরণ কথাবার্তা আমরা লক্ষ্য করি, এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন স্থানে সফর করতে গিয়ে আমরা এমন এমন কথাবার্তা আমরা শুনি যেগুলো আসলে আমাদের দাওয়াতের জন্য এবং এই সহি আকীদার প্রচার প্রসারের ক্ষেত্রে অনেক বড় ধরনের বাধা। এই বিষয়গুলো আমাদের থাকতো না যদি আমরা তালেবুল এলেমদের আদাব সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতাম, আমরা জানতাম। আমরা এলেম লাভ করতে চাই, কিন্তু এলেম অনুসন্ধান করতে গিয়ে যে আদবগুলো আমাদের সাথে সবসময় থাকা দরকার সেই বিষয়গুলো আমরা ভুলে গিয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের এখন তলেবুল এলেমের সংখ্যা অনেক বাংলাদেশে, এটা এক সময় ছিল না। এক সময় শুধু যারা মাদ্রাসায় লেখাপড়া করতেন তারাই শুধুমাত্র কোরআন এবং সুন্নার এলেম অন্বেষণ করার চেষ্টা করতেন। মাদ্রাসা ছাত্র ছাত্রীদেরকে আমরা তলেবুল এলেম বলতাম। ওই সময় গ্রাম অঞ্চলে এই তলেবুল এলেমদেরকে মাঝে মাঝে খাওয়াইতেন এলাকার মুরব্বীরা, এলাকার লোকেরা। তো মাদ্রাসায় এসে বলতেন যে আমি দশজন তলেবুল এলেম খাওয়াবো। তলেবুল এলেম শুদ্ধ করে বলতো না, যে বিভিন্নভাবে বলতো যে তারা দশজন তালিম আলী খাওয়াইবেন, এরকম শব্দ তারা বলতো, বিভিন্ন শব্দ তারা ব্যবহার করতো, যে পাঁচজন খাওয়াইবেন, দশজন খাওয়াইবেন, ২০ জন খাওয়াইবেন। তলেবুল এলেমদেরকে দাওয়াত দিত খাওয়ানোর জন্য। মানে তলেবুল এলেম মানে যারা মাদ্রাসার ছাত্র, এরা তলেবুল এলেম। এর বাহিরে তলেবুল এলেম হইতে পারে, এটা তখন আমাদের সমাজে ছিলই না, মানুষের কল্পনাই ছিল না। আলহামদুলিল্লাহ বর্তমানে অনেকগুলো কারণে, শুধু একটা কারণ না, বিজ্ঞান প্রযুক্তির উন্নয়ন, তথ্য প্রযুক্তির উন্নয়ন, তারপরে আলহামদুলিল্লাহ আমাদের এলমের রাজধানী মদিনা মুনাব্বারার সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি হওয়া, ওলামাই মদিনার থেকে আমরা সরাসরি এলেম নেওয়ার সুযোগ হওয়া, শিরক বেদাত সম্পর্কে আমরা সচেতন হওয়া, তাওহীদ সুন্নার জ্ঞান অর্জনে অগ্রণী হওয়া, এসব কারণে আমাদের তলেবুল এলেম এখন আর মাদ্রাসার মধ্যে শুধু সীমাবদ্ধ নাই, মাদ্রাসার বাহিরে, মাদ্রাসার ছাইতে এখন মাদ্রাসার বাহিরে তলেবুল এলেম বেশি, আলহামদুলিল্লাহ। এটা একমাত্র মানহাজে ওলামায়ে মদিনার অবদান, অর্থাৎ ওলামায়ে মদিনার মানহাজে যে দাওয়াত বাংলাদেশে প্রচার প্রসার হচ্ছে, এই দাওয়াতেরই ফসল এই মাদ্রাসার বাহিরেও হাজার হাজার আজকে তলেবুল এলেম তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ। এবং তলেবুল এলেম তৈরি হওয়াতে অনেকের আবার অসুবিধাও তৈরি হয়েছে, বিশেষ করে আমাদের সম্মানিত মসজিদের ইমাম সাহেবদের একটু সমস্যাটা বেশি হয়েছে। কারণ হলো আমাদের সম্মানিত ইমাম সাহেবগণ কামিল পাশ করার পরে অথবা দাওরা হাদিস পাশ করার পরে তাদের আর লেখাপড়ার তেমন প্রয়োজন ছিল না, একটা ইমামতি পেয়ে গেছেন, আলহামদুলিল্লাহ, এটাই তার বরণ পোষণ, ভবিষ্যৎ জীবনের একটা ঘাঁটি, একটা আস্তানা হয়ে গেছে, বাস এটাকে কেন্দ্র করে তার জীবনটাকে তিনি সাজানোর চেষ্টা করেন। তিনি হয় সাথে করে সর্বোচ্চ একটা বেহেস্তে জিওর রাখেন সাথে, কখনো কোনো কিছু রিটায়ার্ড পার্সন লোক থাকে সমাজে, এদের ভয়ে বেহেস্তে জিওর রাখা হয়, কারণ হলো ওই মুরব্বীদের কোনো কাজ থাকে না, চাকরি শেষ, চাকরি জীবন শেষ, প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন, হাই স্কুলে ছিলেন, কলেজে ছিলেন, বিভিন্ন মাদ্রাসায় ছিলেন, বিভিন্ন জায়গায় রিটায়ার হয়ে গেছেন, আর কাজকর্ম নাই, বাড়িতে থাকেন, তো মসজিদে একটু বেশি সময় কাটান, তো মসজিদে আসলে ওনার তো কোনো কাজ নাই, উনি ইমাম সাহেবকে পাইলেই কিছু জিজ্ঞাসা করতে মন চায়, সকালে একটা জিজ্ঞেস করে, দুপুরে একটা জিজ্ঞেস করে, বিকালে একটা জিজ্ঞেস করে, ইমাম সাহেব ওনাদের ভয়ে থাকতেন সবসময় যে এইসব মুরব্বীরা খালি প্রশ্ন করে, খালি জিজ্ঞেস করে, তো ওনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের দেশের ইমাম সাহেবেরা আমরা ছোটবেলা থেকে দেখতাম ওনারা একটা বেহেস্তে জিওর রাখতেন সর্বোচ্চ, যে এখান থেকে পরে পরে মাসালাগুলোর উত্তর দিতেন। কিন্তু ইদানিং যখন আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের আনাচে কানাচে তলেবুল এলেম বেড়ে গেছে, এখন সবার হাতে হাতে আলহামদুলিল্লাহ কোরআনে কারিমের তাফসির, সহি হাদিস, তারপরে হাদিসের গ্রন্থগুলো, প্রত্যেকটা বিষয়ে বিষয়ভিত্তিক কোরআনের আয়াত, বিষয়ভিত্তিক হাদিস, এখন মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়েই বলেন যে হুজুর এটা যে করতেছেন এটার দলিলটা কি, ওইটার দলিলটা কি, ওনারা পড়ে গেছেন মহাবেকায়দায়, এই তলেবুল এলেমদের অত্যাচারে নির্যাতনে, এখন পারতেছেন না ইমামতি ছাড়তে, পারতেছেন না ইমামতি রাখতে, তো এই জন্য ওনারা এমন পর্যায়ে গিয়েছেন যে কোনো সময় দেখবেন স্বামী স্ত্রী ঝগড়া করতে করতে, স্বামীর অত্যাচারে যদি স্ত্রী থাকতে না পারে, স্ত্রীর অত্যাচারে স্বামী না থাকতে পারে, তো শেষ পর্যন্ত দুইজনে মিলে কয় হয় তুই বাইরে তুইব, না হয় ঘর থেকে আমি বাইরে তুইব, একজন না একজন বাইরে তুইব, তারপরে যে এই ঘরে শান্তি আসবে। আর ইমাম সাহেবরা সিদ্ধান্ত নিচ্ছে হয় এসব তলেবুল এলেমদেরকে মসজিদ থেকে বাইর করতে হইব, না হয় আমি বাইরে তুইব, তারপরে যে এই মসজিদে শান্তি আসবে। এই জন্য ইমাম সাহেবরা মিশন নিয়েছে যে এইসব তালেবুল আলেমদেরকে মসজিদ থেকে বাহির করতে হবে। এই জন্য বলে যে এই মিয়া আপনি এই মসজিদে আসিয়েন না, আপনি এই মসজিদে আর নামাজ পড়িয়েন না, এই মসজিদ থেকে চলে যান, আপনি মসজিদে ফেতনা সৃষ্টি করেন। ফেতনাটা কি মানে ওই ইমাম ওনার কারণে তালেবুল আলেমটার কারণে ইমাম সাহেবের ঘুম হারাম হয়ে গেছে, ইমাম সাহেব এখন পড়াশোনা করতে হয়, এখন ইমাম সাহেব লজ্জায় পড়ে গেছে, দলিল দিতে হয়, প্রমাণ দিতে হয়, আয়াত খুঁজতে হয়, হাদিস খুঁজতে হয়, মহাবেকায়দা। এই জন্য আলহামদুলিল্লাহ এই বাংলার প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা অঞ্চলে এখন আমাদের হাজার হাজার তালেবুল আলেম আছে। তবে তালেবুল আলেমদের আদাব সম্পর্কে ওনাদের জানা দরকার। এই আমাদের দেশে তালেবুল আলেমদের প্রশিক্ষণ নাই, মাদ্রাসার তালেবুল আলেম যারা এদেরকে তো শিক্ষকেরা লাঠি দিয়ে পিটাই, বেদ দিয়ে পিটাই, বিভিন্নভাবে প্রশিক্ষণ দেয়, কিন্তু আমাদের যে উন্মুক্ত তালেবুল আলেম এদেরকে তো পিটানোর জন্য আমরা পাই না, হাতে কাছে দ্বারা কাছে পাই না, পাইলে হয়তো বেদ দিয়ে পিটাইতাম, বিভিন্নভাবে তাদেরকে ঠিক করতাম, কিন্তু এরা প্রশিক্ষণবিহীন তালেবুল আলেম, এদেরকে কিন্তু আমরা ওইভাবে প্রশিক্ষণও দিতে পারি না। এই জন্য প্রশিক্ষণবিহীন তালেবুল আলেম হওয়ার কারণে এরা নিজেদেরকে স্বাধীন মনে করে, স্বাধীনভাবে যখন আলেম চর্চা করে তখন ওস্তাদের সাথে কী আচরণ করতে হবে, শায়েখদের সাথে কী আচরণ, এগুলো সম্পর্কে তাদের সম্যক পুরোপুরি ধারণা জ্ঞান থাকে না, এই জায়গায় অভাব থাকে। এই জন্য আমাদেরকে তালেবুল আলেমদের আদব সম্পর্কে জানা জরুরি। এক নম্বর আদব তালেবুল আলেমের সেটি হলো তিনি এলেমটা কার থেকে নেবেন, এলেম কোন পাত্র থেকে নেবেন, কোথা থেকে নেবেন, এই শিক্ষক নির্বাচনে ওনার বুদ্ধিমত্তার পরিচয় লাগবে। শিক্ষক নির্বাচনে যদি ভুল হয় তাহলে তিনি যেই মানের এলেম নিতে চাচ্ছেন, যেরকম এলেম চাচ্ছেন সেরকম এলেম পাবেন না। এই জন্য তাকে আগে গাছ চিনতে হবে, তিনি যে গাছের ফল নিতে চান ওই গাছটা আগে ভালো করে চিনতে হবে। উনি যদি লেবু গাছ থেকে অন্য কিছু মিষ্টি ফল নিতে চান, অন্য কিছু নিতে চান, উনি পাবেন না। তিনি কোন গাছের ফল চান ওই গাছ নির্বাচন করতে ওনাকে ভুল করা যাবে না। এই জন্য আমরা ছেলেমেয়েদেরকে লেখাপড়া শিখাইতে গেলে আগে খুঁজি প্রতিষ্ঠান, যে কোন প্রতিষ্ঠানে আমার ছেলেমেয়েকে পড়তে দিব। ঠিক একইভাবে আমি যখন এলেম শিখব, দিনের এলেম, তখন আমি কোন জায়গা থেকে এলেম নিব, কাদের থেকে এলেম নিব, কোন ধরনের শিক্ষক থেকে এলেম নিব, এই শিক্ষক নির্বাচনে আপনাকে দক্ষতার পরিচয় দিতে হবে। এটা হলো এক নম্বর আদব। এই জন্য প্রখ্যাত তাবেঈ ইবনু সিরিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুজুনা, যে এই এলেম হলো দীন, এলেমটা দীনের অংশ, কারণ দীন এলমের উপরে নির্ভরশীল। ইমানের জন্য এলেম লাগে, ইসলামের জন্য এলেম লাগে, এহসানের জন্য এলেম লাগে, দীনের প্রত্যেকটি শাখা প্রশাখা এলমের সাথে জড়িত। এই জন্য আল্লাপাক প্রথম ওহি নাজিলের পাঁচটি আয়াতের মধ্যেই আল্লাপাক বলছেন আল্লামাল ইনসানা মালাম ইয়া আলাম, মানুষেরা যেটা জানতো না আল্লাপাক সেটা তাদেরকে এলেম দিছেন, শিখাই দিছেন। তাহলে দিনটা এলমের সাথে জড়িত, আর এই এলেম নেওয়া মানে দিন শিখা, দিন নেওয়া। সুতরাং দিনটা কার থেকে নিব, ফানজুরু আম্মান তাখুজুনা, এই দিনটা কার থেকে নিব, এটা আমাকে প্রথম লক্ষ্য করতে হবে, এটা নির্বাচন করতে ভুল করা যাবে না। যার থেকে আমি এলেম নিব, যাদের থেকে এলেম নিব তাদের আকীদা বিশুদ্ধ হইতে হবে, তাদের মানহাজও বিশুদ্ধ হইতে হবে, দুটোই বিশুদ্ধ লাগবে, আকীদাও বিশুদ্ধ হইতে হবে, তার মানহাজও বিশুদ্ধ হইতে হবে। এই দুইটা আগে ঠিক করতে হবে যে আমি যে শিক্ষক থেকে, যাদের থেকে, ওস্তাদদের থেকে এলেম নিব তাদের আকীদা এবং মানহাজে বিশুদ্ধ আকীদা এবং বিশুদ্ধ মানহাজের অধিকারী হইতে হবে। বিশুদ্ধ আকীদা কোনটা? যেই আকীদাটা শিরক মুক্ত আকীদা, যেই আকীদাটা বেদাত মুক্ত আকীদা, যেই আকীদাটা আপনার আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, যেই আকীদাটা এই 1400 বছর ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবাই কেরাম, তাবেঈনে কেরাম, তাবে তাবেঈনে কেরাম, তারপরে আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, আমাদের সালাফ যারা ছিলেন, এই সালাফেরা যে আকীদা পোষণ করে এসেছেন সেই আকীদার ধারক বাহক, এরকম আকীদা বিশুদ্ধ আকীদার উস্তাদ হতে হবে। আবার আকীদা বিশুদ্ধ কিন্তু মানহাজ বিশুদ্ধ না, তাও হবে না, মানহাজেরও বিশুদ্ধতা থাকতে হবে। এজন্য মানহাজটা সালাফদের মানহাজের সাথে তার মানহাজ ওস্তাদের মানহাজ মিল আছে কিনা, ওস্তাদ নির্বাচন করার আগে এটাও দেখতে হবে, সালাফে সালেহীনের যে মানহাজ। এবং আজকের যুগে আমরা মনে করি মদিনা মুনাব্বারার যে সমস্ত ওলামায়ে কেরাম আছেন, মক্কা মুকাররমার যে সমস্ত ওলামায়ে কেরাম আছেন, ওনারা আমরা মনে করি সালাফদের মানহাজে প্রতিষ্ঠিত। তারা সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবে তাবেইন থেকে শুরু করে যুগে যুগে ওলামায়ে সালেহীন তারা যেই মানহাজ পোষণ করতেন সেই মানহাজের, বিশুদ্ধ মানহাজের অধিকারী এটা আমরা মনে করি। পৃথিবীর অন্য যত মানহাজ আছে এই মানহাজ নতুন নতুন তৈরি, কিন্তু মদিনা মুনাব্বারার যে মানহাজ এটা সবচেয়ে প্রাচীন মানহাজ। এখানে এই নিরবিচ্ছিন্নভাবে ধারাবাহিকভাবে চোদ্দশো বছর ধরে সাহাবায়ে কেরাম থেকে আজ পর্যন্ত কখনো মদিনা মুনাব্বারা ওলামা শূন্য হয়নি, আলেম ছিল না মদিনাতে এইরকম কোনো যুগ কোনো সময় যায় নাই। এই চোদ্দশো বছর ধরে ধারাবাহিকভাবে ওলামায়ে কেরাম একের পর এক, একের পর এক, একের পর এক, পৃথিবীর সবচেয়ে বড় বড় ওলামায়ে কেরাম এই মদিনাতে থাকতেন, মদিনায় বসবাস করতেন, মদিনাতে ছিলেন। তাহলে যেই জায়গার ধারাবাহিকতা চোদ্দশো বছর, আর অন্যান্য যত মানহাজের কথা আমরা শুনি এগুলোর ধারাবাহিকতা খুঁজলে হয় একশো বছর বা দেড়শো বছর বা দুইশো বছর। আপনি পাকিস্তানে যত মাদ্রাসা যত প্রতিষ্ঠান আছে এগুলো খুঁজে দেখেন হয় দেশ একশো বছর, দেড়শো বছর, দুইশো বছর। ইন্ডিয়ার যত প্রতিষ্ঠান আছে, উত্তরপ্রদেশে বলেন, দিল্লিতে বলেন, কলকাতা বলেন, যত প্রতিষ্ঠান আছে এগুলার গোড়া খুঁজেন একশো বছর, দেড়শো বছর, দুইশো বছর, এর উপরে না। তাহলে এবং বাংলাদেশের যত প্রতিষ্ঠান এগুলো তো অল্প কয়দিনের। তাহলে সবচেয়ে ধারাবাহিক চোদ্দশো বছরে যারা সালাফদের মানহাজে প্রতিষ্ঠিত সেই মানহাজের অনুসারী ওস্তাদ যারা হবেন আমরা মনে করি তারাই হলেন বিশুদ্ধ মানহাজ সালাফের উপরে প্রতিষ্ঠিত। তাহলে আমি শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে বিশুদ্ধ আকীদা এবং বিশুদ্ধ মানহাজের শিক্ষক নির্বাচন করতে হবে, এটা হলো তালেবুল আলমের জন্য এক নম্বর জরুরি বিষয়। তবে একজন শিক্ষক নির্বাচন করবো না, শিক্ষক নির্বাচন করবো কয়েকজন, কারণ একজনের মধ্যে আল্লাহ পাক এলেমকে সীমাবদ্ধ করেন না, একজনের ভিতরে সব এলেম দেন না, কারো ভিতরে তাফসিরের এলেম বেশি, কারো ভিতরে এলমে হাদিসের এলেম বেশি, কারো ভিতরে এলমে ফিকহের এলেম বেশি, কারো ভিতরে দাওয়ার এলেম বেশি, এক একজনকে আল্লাহ রাব্বুল আলামিন এক এক ধরনের জ্ঞান দেন। এজন্য আমি এই আকীদা এবং মানহাজ সম্বলিত কয়েকজন শিক্ষক, কয়েকজন ওস্তাদ আমি নির্বাচিত করবো যে এদের থেকে আমি এলেম নিব, এটা হলো এক নম্বর কাজ। দুই নম্বরে তালেবুল এলেমদেরকে হইতে হবে এলেম নেওয়ার ক্ষেত্রে দুইটা পদ্ধতি ফলো করতে হবে। একটা পদ্ধতি যে ওস্তাদদের থেকে এলেম নিব, নিয়মিত তাদের বিষয়ভিত্তিক আলোচনাগুলোকে আমাকে শুনতে হবে এবং শিখতে হবে, নোট করতে হবে, শিখতে হবে, মুখস্থ করতে হবে, এলেম নিব কিন্তু শিখবো না তো এলেম হবে না। পাশাপাশি ওই এলেমটা যেখান থেকে ওস্তাদ সোর্সের কথা বলছেন, যে উৎসের কথা বলছেন, সে উৎসও খুঁজতে হবে আমাকে। পাশাপাশি আমাকে তাফসির থেকেও পড়তে হবে, হাদিস থেকেও পড়তে হবে, বিভিন্ন জায়গা থেকে অনুসন্ধান করে এর সাথে আমাকে লেখাপড়া করতে হবে। অর্থাৎ পড়তে হবে, শুনতে হবে, দুইটাই করতে হবে। খালি শোনার উপরে নির্ভর করা যাবে না, শুধু পড়ার উপরে নির্ভর করা যাবে না। আর যেটা বুঝে আসবে না যে বিষয়, সেটা যেই ওস্তাদের কথা শুনেছি সেই ওস্তাদের থেকে বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে। একজনের কাছে শুনেছি আরেক ওস্তাদের কাছে যাই বোঝার চেষ্টা করব না, যার কাছ থেকে শোনার পরে আমার বুঝে আসে নাই তার থেকে তার ব্যাখ্যা, তার থেকে তার সেই বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করব। এটা হলো তালেবুল আলেমের দুই নম্বর আদব। তালেবুল আলেমের তিন নম্বর আদব, তিন নম্বর আদব হলো তালেবুল আলেমের ভিতরে তাকওয়া তৈরি করতে হবে। তাকওয়ার বান্ডার যত বেশি হবে এলেম তার ভিতরে তত বেশি সঞ্চয় হবে। আপনার বান্ডার যদি ছোট হয়, আপনি বোতল আনছেন হাফ লিটারের, এলেম নেবেন পাঁচ লিটার, তাহলে সম্ভব না। এই জন্য ভান্ডারটা বড় করতে হবে তালেবুল আলেমকে, এটা বড় করতে হলে তাকওয়া বেশি করতে হবে, তাকওয়া বেশি লাগবে, আল্লাহর নাফরমানি ছেড়ে দিতে হবে, আল্লাহর আনুগত্য বেশি করতে হবে। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে শাকাউতু ইলা ওয়াকিইন সুওয়া হিফজি ফা আওসানি ইলা তারকিল মাআসি, আমি আমার উস্তাদ ওয়াকি রহমাহুল্লাহর কাছে অভিযোগ করলাম যে আমি যা শুনি যা পড়ি মুখস্থ হয় না, তো তিনি আমাকে বলছেন যে তুমি গুনাহ ছেড়ে দাও। ফা ইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহ লা ইউতা লিআসি, যে ইলম হলো আল্লাহর পক্ষ থেকে একটা নূর, এই নূর আল্লাহ সবাইকে দেন না, কোনো পাপীকে কোনো গুনাহগারকে আল্লাহ এই ইলম দেন না, এই নূর দেন না। তাহলে আমি তালেবুল ইলম হিসাবে আমি গুনাহ ছাড়ব, তাকওয়া বেশি অর্জন করব, আল্লাহর ভয়কে নিয়ে আমি ইলম শিখব, তখন আমার ইলমের ভান্ডারটা হয়ে যাবে বড়, তখন এর ভিতরে যত আসবে তত জমা হবে, তত আসবে তত জমা হবে। কিন্তু ভান্ডারে ছোট, তো জমা হবে কোথা থেকে? এটা তো উপচে পড়ে যাবে, বাইরে চলে যাবে, এটা ভিতরে জমা থাকবে না। এটা হলো তিন নম্বর আদাব। চার নম্বর আদাব, ওস্তাদের খেদমত করতে হবে, ওস্তাদের প্রতি সম্মান, ওস্তাদের প্রতি সর্বপ্রকার আদাব রক্ষা করতে হবে। এমন হতে পারে ওস্তাদের থেকে আমি এক সময় বড় হয়ে গেছি, দেখবেন আজকে যে শায়খরা এখানে বসা আছেন ওনাদের অনেক ওস্তাদ ছিলেন প্রাইমারি জীবনে, হাই স্কুল জীবনে, কলেজ জীবনে ছিলেন না, ওই ওস্তাদদেরকে আমরা হয়তো একজনও চিনি না বা ওনাদের মতো আলেম ছিলেন না, তাই বলে কি তারা তাদের মর্যাদা কমে গেছে? একজন প্রাইমারি স্কুলের শিক্ষক মুক্তবের আমাকে যিনি আলিফ বা তা শিখাইছেন, তার প্রতিও আমার সম্মান, আমার দায়িত্ব কর্তব্য খেদমত অব্যাহত থাকবে। খেদমত মানে খালি তার হাত টিপব পা টিপব, এই খেদমত না, তার প্রতি যথাযথ সম্মান, যথাযথ মহব্বত। ওস্তাদের সাথে ছাত্রের মহব্বত তৈরি হতে হবে, মহব্বত না হইলে আল্লাহর ইবাদত হয় না, মহব্বত না হইলে এলেম হাসিল হয় না। এই জন্য আল্লাহ পাক ইবাদতের ক্ষেত্রে মহব্বত ব্যবহার করছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, আল্লাহকে যদি মহব্বত করো আমার অনুসরণ করো। এখানে মহব্বত করো মানে তা'বুদুন আল্লাহ, আল্লাহর ইবাদত করতে চাইলে আমি নবীর ইত্তেবা করে ইবাদত করতে হবে। এই জন্য এলেম নিতে হইলেও শিক্ষককে মহব্বত করতে হবে, মহব্বত না হলে এলেম আসবে না। আপনাদের যদি আমার প্রতি মহব্বত না থাকে আমি যে কথাগুলো বলবো মনোযোগ থাকবে না, যার যত বেশি আমার প্রতি মহব্বত আছে তার মনোযোগ তত বেশি। এই জন্য শিক্ষকের থেকে এলেম নিতে হইলে শিক্ষকের প্রতি মহব্বত, শিক্ষকের প্রতি সম্মান, শিক্ষকের প্রতি খেদমত আদাব রক্ষা করতে হবে, এটা চার নম্বর। পাঁচ নম্বর, এলেম নিতে জানতে হবে, এলেমের নেওয়ার সিস্টেম জানতে হবে। আপনার গাভীর ওলানের মধ্যে অনেক দুধ, এখন দুধ দুইতে জানতে হবে, দুধ দুইতে না জানলে এক গাভীর কাছে দুধ আছে পাঁচ কেজি, যদি ভালো করে দুধ দুইতে জানে দহন করতে জানে সে পাঁচ কেজি নিতে পারবে, আরেকজন দুইতে জানে না, হ্যাঁ এক কেজির পরে আর পাবে না। এটা দুধ দহন করা একটা আর্ট, একটা শিল্প, এটা অনেক ডক্টরেট ডিগ্রি করেও দুধ দুইতে জানে না, আবার অনেকে নিজের নাম সিগনেচার করতে জানে না, কিন্তু দুধ দহন করতে দিলে ওস্তাদ। এই জন্য তালেবুল এলেমকে এলেম নেওয়ার পদ্ধতি জানতে হবে, কেমনে এলেমটা ওস্তাদের থেকে বাহির করতে হবে, কোন সময়ে কিভাবে বাহির করতে হবে, কোন সময় এটা শেখার সুযোগ, এই সুযোগের অপেক্ষা থাকতে হবে। তালেবুল এলেম যদি এলেম শেখার এই সিস্টেম না বুঝে তাহলে ওস্তাদ অনেক বড়, বিশাল বিশাল ওস্তাদ, অনেকে মাঝে মাঝে পরিচয় দেয় আমি অত বড় ওস্তাদের ছাত্র, অত বড় ওস্তাদের ছাত্র, তা আপনি এত বড় ওস্তাদের ছাত্র হয়ে লাভ কি হয়েছে? ওস্তাদ বড়, আপনি তো কিছু হতে পারেন নাই। এই জন্য ওস্তাদ থেকে, শিক্ষক থেকে ওস্তাদের অনেক এলেম, সাগর ভর্তি এলেম, কিন্তু এটা নিতে জানতে হবে। আবার আপনি নিতে জানান না, দুধ দুইতে জানান না, গাভী লাথি মারে, এই জন্য গাভীরই ফিটানো যাবে না, কারণ ওইটা গাভীর দোষ না, এটা দোষ আপনার, কারণ আপনি দুধ দুইতে জানান নাই। দেখবেন যে যিনি দুধ দুইতে জানেন উনি যখন দুধ দোয় গাভী সুন্দর করে দাঁড়ায় থাকে, আর যে দুধ দুইতে জানে না এরকম আনাড়ি লোক গেলে গাভীও বুঝতে পারে, গাভী লাথি মারে। এই জন্য আপনার ওস্তাদের থেকে কোন সময় এলেম নিতে হবে, কিভাবে এলেম নিতে হবে এগুলো জানতে হবে। ওস্তাদ এখন ঘুমাইতেছে, আপনি ফোন করে বসে রয়েছেন যে কি ব্যাপার, আমরা এরকম দেখি এক এক স্টুডেন্ট আমাদের রাতের একটাও ফোন করে, চিন্তা করে না যে এখন তিনি ঘুমাইতেছেন, এই চিন্তাবোধ তার ভিতরে নাই, আবার দেখা যায় দুপুরে দুইটা তিনটায় ফোন করে বসে রয়েছে, আবার একবার না দশ বার পনেরো বার বিশ বার অনবরত ফোন করতেই আছে, মানে ধরে না যাবে কই, ধরতেই হবে, ফোন করতেই আছে। এমন অবস্থা দেখে আমরা মাঝে মাঝে মনে করি কোথাও মানে কেউ মারা গেছে, কোনো বিপদ হয়েছে, ফোনটা ধরি। ধরার পরে কয় কি, কয় শায়েখ এই পুকুরে গোসল করি, উপরে উঠলে কি আমার উজু ভাঙ্গি যাব। বিশবার ফোন করার পরে, এতবার ফোন করার পরে প্রশ্ন হইলো কি যে পুকুরে গোসল করছে উপরে উঠছে উজু ভাঙ্গি গেছে কিনা, এই মাসালা জিজ্ঞেস করার জন্য। তো এটা কি আদাব হয়েছে? এইভাবে কষ্ট দিয়ে এলেম নিতে চায়। তখন যদি আপনি বলেন যে আপনি কি কাজটা ঠিক করছেন, তখন কবে যে দেখো ওস্তাদ কি খারাপ খারাপ কথা কয়, ওস্তাদ এটার মধ্যে কোনো আদব নাই, ওস্তাদ এটা খারাপ হয়ে গেছে, এটাও বলা যায় না। আবার অনেকে ফোন না ধরলে কয় কত অহংকার হয়েছে, ফোনও ধরে না, কিন্তু ওনার যে কি অবস্থা আপনি তো সেটা বুঝতেছেন না, এগুলো বোঝার চেষ্টাও করে না। এই জন্য আপনি এলেম কিভাবে নিতে হবে, কেমনে নিতে হবে এটা জানতে হবে। এই জন্য আমার সম্মানিত ভাইয়েরা সর্বশেষ যেটা ছয় নম্বর আদাব, এটা বলে আমি শেষ করে দেব, আর দীর্ঘায়িত করবো না। ছয় নম্বর আদাব যেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটি হলো, কোনো শিক্ষকের মধ্যে কোনো উস্তাদের মধ্যে যদি আমরা ভুল ত্রুটি পরিলক্ষিত করি, এটা প্রত্যেকের ভুল ত্রুটি থাকবে, এটা থাকাটাই স্বাভাবিক, কেউ ভুল ত্রুটির উর্ধে না, আমরা কেউ ভুল ত্রুটির উর্ধে না, আমাদের ভিতরে ভুল ত্রুটি আছে। এই জন্য আমরা বলি না যে আমাদের একজনের কেউ তাকলিদ করেন। পীর সাহেবরা বলে, পীর সাহেবদের সাথে আমাদের পার্থক্য এই জায়গায়, পীর সাহেবরা বলেন যে একমাত্র আমাকে অনুসরণ করবেন, এবং আপনার পৃথিবীতে যত পীর আছে আপনি মনে করবেন আমার পীরের চাইতে বড় পীর কামেল পীর জমিনে আর দ্বিতীয় কেউ নেই। এটা যতক্ষণ আপনি মনে করবেন না ততক্ষণ আপনার ভিতরে কোনো ফয়জ বরকত পাইবেন না। কিন্তু আমরা বলি আপনি এই বিশ্বাসে এলেম নেবেন যে আমার ওস্তাদ ভুলের উর্ধে না, আমার ওস্তাদের মধ্যে ভুল থাকতেই পারে। অন্ধ আনুগত্য করতে আমরা বলি না, আমরা বলি যে শুধু আমার থেকে একজনের থেকে এলেম নেবেন না, আরো ওস্তাদের থেকে এলেম নেবেন। এলেম নিয়ে আপনি আমার মধ্যে যেটা ভুল আছে সেটা বাদ দেন, যেটা আরেক ওস্তাদের কাছে ওই বিষয়ে ভালো এলেম পাইছেন সেটা নেন। এভাবে আমরা সবাইকে অনুসরণ করতে বলি। এই জন্য আমরা এক মাঝহাবের এক ইমামের অন্ধ তাকলিদ করতে আমরা নিষেধ করি, বলি যে সব ইমামের অনুসরণ করেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ অনুসরণ করেন, ইমাম শাফি রহমতুল্লাহ করেন, ইমাম মালিকেরও করেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহরও করেন, সবাই আমাদের ইমাম, সবাই আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইমাম। আপনি একজনকে ধরবেন অন্যদেরকে বাদ দিবেন কেন, অন্যরা দোষ করছে কি? হ্যাঁ, এই জন্য আপনি আমি যখনই শিক্ষকের কোনো ভুল ত্রুটি দেখব এইটা কিভাবে সংশোধন করতে হয় এই আদব জানতে হবে। এই আদব হলো আমি শিক্ষকের সাথে ব্যক্তিগতভাবে আলোচনা করব যে এই ভুলটা কেন হয়েছে, বা এই ভুল দ্বারা হয়তো আমার কাছে ভুল মনে হয়েছে, এটা ভুল নাও হইতে পারে। এটা ব্যক্তিগতভাবে আলোচনা না করে আমি ফেসবুক ইন্টারনেটে সব জায়গায় ছড়াই দিলাম, দেখো ডক্টর ইমাম হুসাইন অমুক জায়গায় মুনাজাত করছে, এখন মুনাজাতটা কেন করছে, কোন জায়গায় করছে, এক জায়গায় শেরেক আছে দশটা, বেদাত আছে বিশটা তিরিশটা, তো ওই জায়গায় আপনি যাইয়ে মাত্র তিরিশটা তো একসাথে দূর করা সম্ভব না। প্রথম আপনি তিরিশটার মধ্যে ঠিক করতে হবে এক নম্বরে কোনটা, দুই নম্বরে কোনটা, তিন নম্বরে কোনটা, আপনি একটা দূর করবেন উনত্রিশটা তো থাকবো সেখানে। এখন আপনি যদি কন যে না এখানে এই এই উনত্রিশটা শেরেক করলো কেন, বেদাত করলো কেন, সেখানে গিয়ে প্রথমে তো সব দূর করা যাবে না, আস্তে আস্তে আস্তে আস্তে, তো ওখানে না গেলে তো এগুলো দূরে করা যাবে না, আগে তো ওখানে যাইতে হবে। এই জন্য জানতে হবে যে কোন পরিস্থিতিতে কেন সেখানে এই কাজটা করছেন বা কেন বলছেন, তার সাথে আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করব, তার সাথে জানার চেষ্টা করব আমার ওস্তাদ সব ভালো, এই জায়গায় কেন সমস্যা হলো, এই জায়গায় কেন বেদাত দেখা গেল, এই জায়গায় কেন এটা হলো, এটা তার সাথে ব্যক্তিগতভাবে আলাপ আলোচনার মাধ্যমে জেনে নিব, এবং তার মান সম্মান কোনোভাবে যাতে ক্ষুণ্ণ না হয় এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। কারণ বর্তমান প্রযুক্তি এমন এক জিনিস, একবার একটা জিনিস যদি আপনি প্রকাশ করে দেন ছেড়ে দেন, এটাকে পরবর্তীতে সংশোধন করা অনেক কঠিন। আমি এক জিনিস এই আজকে দশ বারো বছর পর্যন্ত জবাব দিয়েও শেষ করতে পারি না, সেটা হইল আমি একদিন বলছি যে মুসান্নাফ ইবনে আবি সাইবার মধ্যে একটা অধ্যায় আছে, যে অধ্যায়ের মধ্যে যে ফেতনায় হানাফিয়া সম্পর্কে অধ্যায় আছে। তো সেই অধ্যায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনেকগুলো ভুল ইমাম ইবনে আবি শাইবা রাহমাহুল্লাহ ধরছেন, ধরে তিনি এই অধ্যায়ের ভিতরে অসংখ্য হাদিস বর্ণনা করছেন, অনেকগুলো মাসালা বর্ণনা করছেন। তখন আমেরিকা থেকে এক ভাই তিনি আমার এইটা সমালোচনা করে ভিডিও দিছেন যে মুসান্নফ ইবনে আবি শাইবার মধ্যে কোনো আপনার অধ্যায় নাই, ফেতনায় হানাফিয়ার উপরে কোনো অধ্যায় নাই, অধ্যায় আছে কিতাবুর রাদ্দে আলা আবি হানিফা। আচ্ছা, তো এরপরে আমি আরেকটা প্রোগ্রামে গেছি, আমাকে এরকম প্রশ্ন করা হয়েছে যে আপনি বলছেন ফেতনায় হানাফিয়া আছে, এখানে তো ফেতনায় হানাফিয়া নাই, এখানে আছে কিতাবুর রাদ্দে আলা আবি হানিফা। তখন আমি বললাম যে যে শুনেন যে এখানে কিতাব আছে কিতাবুর রাদ্দে আলা আবি হানিফা, কিন্তু এই কথাটার এই ব্যাখ্যার মধ্যে কয়েকজন ইমাম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে যে এই হানাফিয়া এটা মুরজিয়াদের বারোটা ফেতনার মধ্যে একটা ফেতনা, হানাফিয়াকেও তিনি ফেতনা হিসেবে উল্লেখ করেছেন। তারপরে এরকম আরও অনেক ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি আরও অনেকের অনেকে এরকম বলছেন। তো এই কারণে আমি ওই কথাটা বলছি, আর আমারও ভুল হতে পারে, আমি এই ভুলের উদ্দে না। তখন উনি কী করছে, আবার আরেকটা ভিডিও দিছে, ওই আমি যে অংশ বলছি আমারও ভুল হতে পারে, ভুলের উঠবে না, এই অংশটা কাটিয়ে নিয়ে নিছে, নিয়ে বলছে যে যে জাল ইমাম হুসাইন ভুল স্বীকার করলেন। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভুল স্বীকার করছি, আমার ভুল হয়েছে, স্বীকার করতে পারছি, এটা তো বিরাট আনন্দের বিষয়, এটা তো খারাপ কোনো বিষয় না, ভুল হইতেই পারে, ভুল স্বীকারও করতে পারে। এখন আমি যে ব্যাখ্যা দিছি যে কেন বলছি, কোথায় বলছি, কে বলছে, এইগুলার আর কোনো অংশ আনে নাই। এখন এবার আমি এখনো কোনো জায়গায় গেলে অনেক জায়গায় আমাকে প্রশ্ন করে, আপনি বলছেন ফেতনায় হানাফিয়া আছে, পরে আবার বলছেন আপনি ফেতনায় হানাফিয়া নাই, ভুল স্বীকার করছেন, তাহলে এটা আপনি করলেন কেন? এইটার জবাব আজকে 12 বছর ধরে দিয়েও শেষ হয় না, আমি যত বলি, কারণ একজনে প্রথমটা পাইছে, একজনে দ্বিতীয়টা পাইছে, একজনে এই অংশ পাইছে। এই জন্য ইন্টারনেট এমন এক জিনিস যে একবার যদি আপনি এটা ছড়াই দেন, পরবর্তীতে এটা সংশোধন করা এটা অনেক কঠিন, কারণ এটা কারো না কারো কম্পিউটারে কারো না কারো জায়গায় রয়ে গেছে, এটা আর লুকানো যায় না, এটাকে আর ডিলিট করা যায় না একেবারে। এই জন্য এই সব প্রযুক্তির ক্ষেত্রে আমরা যারা তলেবুল এলেম আছি খেয়াল রাখবো যে আমার সাথে আমার শিক্ষকের সম্পর্ক কি হবে, আমার শিক্ষকের কোনো মান সম্মান কোনো জায়গায় হানি হচ্ছে কিনা আমার কারণে, আর যারা আমরা তলেবুল এলেম তাদের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রকারের মানহানির কোনো প্রকারের কোনো সমস্যা হচ্ছে কিনা, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এইগুলো খেয়াল রেখে যদি আমরা এলেম হাসিল করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এলমে বরকত দিবেন। এজন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, বর্তমানে আমরা এই দেশে যে নবীন ছাত্র যারা তাওহীদের ছাত্র, সুন্নার ছাত্র, যারা শিরক বিদআত বিরোধী আন্দোলনের ছাত্র, ইনশাআল্লাহ এক সময় আসবে দেখবেন যে আজকে আমরা এখানে যা আছি, এক সময় ঢাকা শহরে এরকম তাওহীদ সুন্নার প্রোগ্রাম হলে হাজার হাজার জনতা জায়গা দিতে পারবে না ইনশাআল্লাহ। সেই দিন অচিরে আসতেছে, যেদিন সোহরাওয়ার্দী উদ্যানে উদ্যানে এরকম প্রোগ্রাম করলেও জায়গা হবে না, যেদিন বড় বড় স্টেডিয়ামে করলে জায়গা হবে না, সেদিন বেশি দূরে নয়। আর একসময় ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওহাব রাহিমাহুল্লাহ যখন তাওহীদ সুন্নতের কথা বলতেন, তার উপরে কত অত্যাচার, তাকে মেরে তার জন্মভূমি থেকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু সেই জায়গায় শাইখ বিন বাজ রাহমাহুল্লাহর মতো আলেম, উসাইমিন রাহমাহুল্লাহর মতো আলেম, তাদের কথা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ জমায়েত হইত। ইনশাআল্লাহ আজকে আমরা হয়তো প্রথম যুগে আমরা সূচনার দিকে হওয়ার কারণে আজকে আমাদেরকে নিয়ে অনেক ঠাট্টা বিদ্রুপ হয়, অনেক গালিগালাজ হয়, অনেক কথাবার্তা হয়, অনেক কিছু হয়, এটা এক সময় অচেরে কেটে যাবে। এবং এই দেশে তাওহীদ সুন্নতের ইনশাআল্লাহ যখন ঢাকা শহরে প্রোগ্রাম হবে, দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হবে ইনশাআল্লাহ। হয়তো সেদিন আমরা পৃথিবীতে থাকবো না, হয়তো আমরা দেখবো না, কিন্তু একদিন এই দেশে ইনশাআল্লাহ তাওহীদ বিজয়ী হবে, সুন্না বিজয়ী হবে ইনশাআল্লাহ। এই জন্য আমার ভাইদেরকে অনুরোধ করবো, বোনদেরকে অনুরোধ করবো, আমরা যারা এই তাওহীদ সুন্নার স্টুডেন্ট, আমরা যারা তলেবুল এলেম, আমরা এলেম অর্জনের ক্ষেত্রে এলেম অর্জনের নীতিমালা মেনে এখলাসের সাথে আমরা এলেম শিখব। এখানে আমাদের দুনিয়াবি কোনো উদ্দেশ্য নাই, আল্লাহর সন্তুষ্টির জন্য এলেম শিখব, ওই এলেম দিয়ে নিজেকে সাজাবো, ওই আকিদা দিয়ে নিজেকে সাজাবো, নিজের পরিবার সাজাবো এবং পুরো সমাজকে সাজানোর জন্য আমরা কাজ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের জন্য যে উপকারী এলেম নবী সাল্লাম দোয়া করতেন, আল্লাহ আমাকে ওই এলম দিও না, ওই এলম থেকে তোমার কাছে ফানাস হয় যে এলমে উপকারে আসে না, ওই এলম লাগবে আল্লাহ উপকারী এলম। এইরকম দুনিয়া আখেরাতের উপকারী এলম আল্লাহ পাক আমাদেরকে শিখার অর্জন করার তৌফিক দান করুন। আজকের এই ইসলামী সেমিনার এবং আপনার কনভোকেশনকে আল্লাহ সুবহান ওয়া তাআলা কবুল ও মঞ্জুর করে নিন। এই প্রতিষ্ঠানকে সারেন্ডার ইসলামিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। এই প্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক, অভিভাবক, খাদেম সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।